অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইনাই মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুব কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে মাহফিলের এই পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে ধৈর্য ধরে এই ময়দানে বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন এবং আমার পরেও আরো ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। এই পর্যন্ত যে বয়ানগুলো হয়েছে আমরা আমলের নিয়তে শুনেছি, আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। অল্প সময়ের মধ্যে আমরা যে বিষয়ে কিছু কথাবার্তা বলব এই বিষয়টিও আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে, বিষয়টি হল শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বিদআত মুক্ত সুন্নতি আমল গড়ার জন্য এলমের প্রয়োজনীয়তা, এই বিষয়ের উপরে আমরা কিছু কোরআন সুন্নাহ থেকে কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে আলোচনাটা করব এটা একটা আমাদের ক্লাস, একটা মাঠে ময়দানের ক্লাস, কিছু ক্লাস হয় রুমের ভিতরে, কিছু ক্লাস মাঠে ময়দানে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি এখানে আমরা যে ক্লাস করি ক্লাস নিই এগুলো হয় রুমের ভিতরে, মাদ্রাসার ভিতরে, কলেজের ভিতরে, ইউনিভার্সিটির ভিতরে, আর ওয়াজ মাহফিলের যে ক্লাসটা হয় এটা হয় উন্মুক্ত ময়দানের বাহিরে। কিন্তু দুটোই ক্লাস, ওই ক্লাস আর এই ক্লাসে একটু পার্থক্য হল এই জায়গায়, ওখানে এক ধরনের স্টুডেন্ট থাকে, এখানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে। এই ক্লাসে মুরব্বীরও আছে, যুবকও আছে, কিশোরও আছে, শিশুও আছে, মা বোনেরও আছে, আবার একেবারে উচ্চ শিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী ভাইয়েরাও ব্যক্তিরাও আছেন, আবার নাম স্বাক্ষর করতে পারেন না এরকম ভাইয়েরাও আছে, আবার এখানে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর ভাইয়েরা বোনেরা আছে। এই জন্য এই ক্লাসটা অত্যন্ত আনন্দের মজার একটা ক্লাস, এই জন্য এই ক্লাসটাকে আমরা অত্যাধিক পছন্দ করি, মহব্বত করি, যে এই ক্লাসটার মাধ্যমে যদি আমরা দুই একটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে শিখতে পারি, জানতে পারি, এটা আমাদের জন্য সারা বছরের দিনের উপরে চলার জন্য ফাতেহ হবে ইনশাআল্লাহ। এই জন্য বর্তমান যে লেখাপড়ার যুগ এটা হলো সৃজনশীলের যুগ, আগের ওই যুগ কিন্তু নাই। আগে শুধু টিচার লেকচার দিতেন, স্টুডেন্টরা কেউ ঘুমাইতেন, কেউ আসতেন, কেউ যেতেন, কিন্তু এখন আর ওই অবস্থা নাই। এখন হলো সৃজনশীলতার যুগ, টিচারও কথা বলবেন, স্টুডেন্টও কিছু কিছু কথাবার্তা বলতে হবে, এজন্য আপনাদেরকে মাঝে মধ্যে কিছু জিজ্ঞাসা করলে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এই মুরব্বীরা মনোনষ্ট পাইছেন যে আমাদেরকে ছাত্র বানায় দিছে, এ মনোনষ্ট পাইছেন? আলহামদুলিল্লাহ, দেখেন ছাত্রের মুরব্বীরা কত ভালো, তারা দিন শিখার জন্য ছাত্র হতেও প্রস্তুত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে শুরুতেই আমরা বলি, আমরা এই মাহফিলে যারা এসেছি, যারা দর্শক শ্রোতা, তাদের জীবনটা গতিশীল না স্থবির? গতিশীল আর স্থবির বুঝছেন তো? গতিশীল মানে যেটা চলমান, আর স্থবির মানে এক জায়গায় দাঁড়ায় দিচ্ছে, বাস যেটা দাঁড়ায় দিচ্ছে এটা স্থবির, আর যেটা চলমান, যেটা চলতেছে রাস্তায়, এটা হলো চলমান। আমাদের জীবনটা চলমান না স্থবির? আচ্ছা, আমরা তাহলে চলতেই আছি, চলতেই আছি, কোন দিকে চলতে আছে, কোথায় যাব? আমাদের গন্তব্য কোথায়? আমরা যেমন গাড়ি একটা এখান থেকে ছাপ করতে গিয়ে কোনটা ছাপ করতো ঢাকা, কোনটা ছাপ করতো চট্টগ্রাম, এক একটা গন্তব্য ঠিক করে গন্তব্যের দিকে রওনা দিয়েছে, এবং এই গন্তব্য যেতে কতক্ষণ সময় লাগতে পারে এটাও ঠিক করে রাখছে, কয়টা স্টেশনে দাঁড়াইতে হবে এটাও ঠিক করা আছে, একটা পরিকল্পনা নিয়ে এটা রওনা দিয়েছে গাড়িটা। তাহলে আমাদের জীবনটা যে চলা শুরু করেছে, এটা চলতে চলতে আমাদের গন্তব্য কোথা, স্টেশন কয়টা, এটাকে আমরা ঠিক করে দিচ্ছি? তাহলে গন্তব্যবিহীন, লক্ষ্যবিহীন, উদ্দেশ্যবিহীন যাত্রা এটা বেশি সুখকর নয়, এটা খারাপ জিনিস। আগে ঠিক করে নিতে হবে আমাদের যাত্রা, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের এই গতি কোথায় গিয়ে থামবে, আমাদের এই গতির সর্বশেষ গন্তব্যস্থল হল জান্নাত। সর্বশেষ গন্তব্য কোথায়? আচ্ছা, আমরা জাহান্নামে যেতে চাই, কে কে দেখি জাহান্নামে যেতে চাই, কে কে? আল্লাহ আকবার, একজনও জাহান্নামে যাওয়ার ভাই বোন নাই, সবাই যেতে চায় কোথায়? জান্নাতে। আল্লাহ আকবার, আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিন। তাহলে সবার গন্তব্যস্থল, সর্বশেষ গন্তব্যস্থল হল কোথায়? জান্নাত। কিন্তু দুনিয়াতে যে গাড়ি, যে চলমান জীবন, এটা এক জায়গায় গিয়ে থেমে যাবে, সেই জায়গাটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা সূরা নাযিল করেছেন, সূরা তাকাসুর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুস তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহুস তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা শুধু তাকাসুরের পিছনে, তাকাসুরের পিছনে তোমরা দৌড়াইতে আছো। তাকাসুর মানে হলো তোমাদের টাকা পয়সার বাড়াবাড়ি, টাকা পয়সা কত বৃদ্ধি পাবে, মান সম্মান কত বৃদ্ধি পাবে, ক্ষমতার প্রভাব কত বৃদ্ধি পাবে, তোমার বিভিন্ন তাকাসুর আধিক্যের পিছনে তুমি শুধু দৌড়াইতে আছো, দৌড়াইতে আছো। এই দৌড়ানো তোমার এক জায়গায় গিয়ে থেমে যাবে, সেই জায়গাটার নাম হল কবরস্থানে গিয়ে তোমার এই দৌড়ানোর গন্তব্যের শেষ, সেখানে দৌড়ার পরে আর দৌড়াইতে পারবে না, দৌড়ানো সব থেমে যাবে। কোন জায়গায়? কবরস্থানে গেলে। কবরস্থানে গেলে সর্বপ্রকারের সব দৌড়ানো বন্ধ করে জীবন একবার স্থবির দাঁড়িয়ে যাবে। তাহলে আমার আপনার দোষ কোন পর্যন্ত? আমার আপনার দোষ কবরস্থান পর্যন্ত। চাঁদপুরের আলেমুল আমাদের দোষ কোন পর্যন্ত? আলেমুল আমাদের, আপনাদের এই দেশে বলা নেই যে মোল্লার দোষ কোন পর্যন্ত, যে শোনেন নাই কোনোদিন, মোল্লার দোষ কোন পর্যন্ত বলে যে মসজিদ পর্যন্ত। তাহলে কেন মসজিদ পর্যন্ত বলে? মানুষ বুঝাইতে চায় যে আলেমুলামারা, মোল্লারা বেশি দূর দৌড়াইতে পারে না, সর্বোচ্চ দৌড়াইতে পারে মসজিদ পর্যন্ত যাইতে পারে, এর বাহিরে আর দৌড়ানোর পাওয়ার নাই। আমরা যারা আলেমুলামারা বা আমরা যারা নামাজ পড়ি না, যারা দিনের সাথে সম্পর্ক নাই, তারা অনেক বুদ্ধিমান, অনেক চালাক, আমরা অনেক দৌড়াইতে পারি, অনেক দূর আমাদের দৌড়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের তোর অনেক দূর না, আল্লাহ কমত টাকা তোর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যত দৌড়ানোর চেষ্টা করো না কেন, তোমার দৌড় হল সর্বোচ্চ কবরস্থান পর্যন্ত। তাহলে আলে মোলামারা আমাদের থেকে বেশি দৌড়াইল না, আমরা বেশি দৌড়াইলাম, কার দৌড় বেশি হয়েছে বলেন দেখি, কার দৌড়? আলে মোলামার দৌড় বেশি না আমাদের দৌড় বেশি? সমান, কাছাকাছি। বাংলাদেশের যেখানেই যাবেন, যেখানেই মসজিদ সেখানে কবরস্থান, কাছাকাছি বেশি দূরে থাকে না। যেখানে মসজিদ আছে আশেপাশে দেখবেন কবরস্থান আছে, যেখানে কবরস্থান আছে আশেপাশে দেখবেন মসজিদ আছে। তাহলে বোঝা গেল কারো দৌড় বেশি না, সবাই কাছাকাছি, মসজিদও কাছাকাছি কবরস্থানও কাছাকাছি। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা নিজেদেরকে বেশি বুদ্ধিমান বেশি চালাক মনে না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৌড়ানোর সীমা সর্বোচ্চ কবরস্থান পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। আমার ভাইরা এবং বোনেরা ওই কবরস্থানে গিয়ে আমার আপনার গতি থেমে যাবে। ওই কবরস্থানে যাওয়ার আগে আমাদের কিছু প্রস্তুতি কিছু প্রিপারেশন দরকার আছে। ওই কবরে যাওয়ার আগে দুইটা জিনিসের বড় ধরনের প্রস্তুতি দরকার, কারণ আমাকে আপনাকে কবরে যেতে হলে দুইটা জিনিস সাথে করে নিয়ে যেতে হবে। কি কি জিনিস? জি, কি কি জিনিস নিয়ে যাবেন? এখান থেকে ধরেন আমেরিকা যাবেন, আপনাকে সাথে করে দুইটা জিনিস নিয়ে যেতে হবে, না হয় আপনি আমেরিকার সীমানা দিয়ে বৈধভাবে স্বাভাবিকভাবে আপনি ঢুকতে পারবেন না। কি কি জিনিস নিতে হবে? পাসপোর্ট নিতে হবে, ভিসা নিতে হবে। পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া যদি আমেরিকার সীমানায় পা দেন, ইউরোপের সীমানায় পা দেন, যে কোনো দেশের সীমানায় পা দেন, আপনি ওই দেশে ঢুকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকতে হলেও দুটা জিনিস সাথে যদি কবরে না নিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সীমানায় ঢুকতে পারবেন না। দুটা জিনিস সাথে করে যদি কবরে নিয়ে না যান, তা আল্লাহর জান্নাতে ঢুকার অনুমতি নাই। হয়তো আপনি পাসপোর্ট নিয়ে গেছেন, ভিসা নেন নাই, অথবা ভিসা নিয়েছেন পাসপোর্ট নেন নাই, দুটার যে কোনো একটা যদি না নেন, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকতে পারবেন না। যে দুইটা জিনিস নিয়ে যেতে হবে, এর একটা জিনিসের নাম হলো ঈমান, এটা হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। আরেকটা জিনিস সাথে নিয়ে যেতে হবে, সেটার নাম হলো আমল, আমলে সালেহ। ঈমান এবং আমলে সালেহ, এই দুইটা জিনিস নিয়ে আমাকে আপনাকে কবরে যেতে হবে। এই দুটা জিনিস নিয়ে কবরে যেতে চাইলে, কবরে যেতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটা অসংখ্যবার আল্লাহ পাক বলছেন। সূরা আল বাকারা 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। সুবহানাল্লাহ, ওয়া বাশশিরিল লাযীনা আমানু, যেই মানুষগুলোর কাছে ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ আছে, এই মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নাল লাযীনা আমানু তাদের জন্য জান্নাত রেখেছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত একবার দুইবার না অসংখ্য বার অগণিত বার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন, ঈমান আর আমলে সালে যদি সাথে নিয়ে আসতে পারো বান্দা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত খোলা রেখেছি। সুবহানাল্লাহ, তাহলে ঈমান নিয়ে যেতে হবে, আমলে সালে নিয়ে কবরে যেতে হবে। জামাতের নামাজে আমরা একটা দোয়া পড়ি না, জানাজার একটা দোয়া আছে, আল্লাহ ফাকিল্লি হাইয়িনা ওয়া মাইয়িতানা, এটা পারি না আমরা সবাই? এই দোয়ার ভিতরে আমরা বলি আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ওয়া আফইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ওয়া তাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না, হে আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি জীবিত রাখেন পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবেন, আলাল ইসলাম, আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, ইসলামের উপরে বাঁচাই রাখেন। সুবহানাল্লাহ, তাহলে আমরা বাঁচতে চাই কি নিয়ে? ইসলাম নিয়ে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইসলামের উপরে, ইসলাম নিয়ে বেঁচে থাকবো। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, যখন আমাদের মৃত্যু দিবেন আমাদের মৃত্যুটা ইমানের উপরে দিবেন। সুবহানাল্লাহ, তাহলে মরতে চায় কি নিয়ে? ইমান নিয়ে। মুরব্বীকে চাচাকে জিজ্ঞাসা করেন, ও মুরব্বী, ও চাচা, ও দাদা, আপনার জন্য কি দোয়া করব? দাদা বলে, শোনো, আমার জন্য বেশি দোয়া দরকার না, একটা দোয়া করো, যাতে ইমানটা নিয়ে কবরে যেতে পারি, এই দোয়াটা করো। বলো না মুরব্বীরা, তাহলে ইমানটা লই যাতে কবরে যেতে পারে। তাহলে ইমান নিয়ে কবরে যাওয়া, এটা আমাদের মূল উদ্দেশ্য, মূল বাক্সা, মূল স্বপ্ন। ইমানটা নিয়ে কবরে যেতেই হবে। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির আখের কালাম সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, তাহলে জান্নাত পেতে হলে ইমান নিয়ে মরতে হবে। ইমান ছাড়া মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাত দিবেন না। জান্নাত পেতে হলে অবশ্যই ইমান নিয়ে মরতে হবে। আবার খালি ইমান নিয়ে গেছেন, কোন আমল নেন নাই, খালি ইমান নিয়ে গেছেন, আমল নাই, হবে জান্নাত পাওয়া যাবে? তাও জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়্যাতা সালাতা, মাইয়্যাতকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, কবরস্থানের দিকে নিয়ে রওনা হয়ে যায়, তিনটা জিনিস মাইয়্যাতের পিছনে পিছনে কবরস্থানের দিকে যেতে থাকে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মাইয়্যাতের আহাল, মাইয়্যাতের পরিবার পরিজন কবরস্থানের দিকে তার পিছে পিছে যায়, মাইয়্যাতের ছেলে যায়, মাইয়্যাতের ভাইয়েরা যায়, মাইয়্যাতের আত্মীয় স্বজন যায়, মাইয়্যাতের ওয়ারিসেরা যায়। মাইয়্যাতের সম্পদ, মাইয়্যাতের মালটাও কবরস্থান পর্যন্ত যায়, ওয়া আমালুহু, মাইয়্যাতের আমলটাও কবরস্থান পর্যন্ত যায়। তাহলে কবরস্থান পর্যন্ত কয়টা জিনিস যায়? তিনটা জিনিস, মাইয়্যাতের আহাল যায়, মাইয়্যাতের সম্পদ যায়, মাইয়্যাতের আমলটা যায়। কবরস্থানে কবরস্থ করার পরে পাইয়ের যে ইসনান, দুইটা জিনিস আবার চলে আসে, একটা জিনিস সাথে থেকে যায়, যে আহাল গেল, যে মাল গেল, এই আহাল আর এই সম্পদ তাকে কবরের দিকে চলে আসে, কিন্তু তার আমলটা তার সাথে কবরের মধ্যে থেকে যায়। কারণ ওই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয় জান্নাত দিবেন অথবা জান্নাত থেকে বঞ্চিত করবেন। এই জন্য ওই ইমান আর আমল, এই দুটাকে সাথে নিয়ে কবরে যাওয়া একজন মুমিনের জন্য সব চাইতে জরুরি কাজ। তাহলে আমাকে আপনাকে অবশ্যই মরতে হবে ইমান নিয়ে আর আমল নিয়ে। এখন ইমান আমল নিয়ে মরতে চাই, কিন্তু বাজারে গেলাম বাজার করার জন্য, পাঁচটা এক হাজার টাকার নোট নিয়ে গেলাম, এই নোট গুলা নকল নোট, বেজাল নোট, বাজারে অনেক নকল টাকা আছে না, পাঁচ হাজার টাকা নিলাম, এক হাজার টাকার নোট, ওই নোটটা নকল, ওই নোটটা দুই নম্বর, অথবা এমন নোট নিয়ে গেলাম যে এই নোটটা ব্রিটিশ আমলের, বর্তমান দুনিয়াতে চলে না, বর্তমান পৃথিবীর কোন মার্কেটে এই টাকার নোটের চলমান নাই, এইরকম নোট নিয়ে যদি যাই পুরা বাজার পুরা ছাপকুন ঘুরে ফেলবো, কোন কিছু বাজার করা কোনো কিছু আনা সম্ভব হবে না, যেই দোকানে যাব যেখানেই যাব সেখান থেকে সবাই তাড়াই দিবে যে এই দুই নম্বরই টাকা, এই জাল টাকা কোথায় পাইছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ইমানটা নিয়ে যেতে হবে, যে আমলটা নিয়ে যেতে হবে, ওই ইমানটা হতে হবে বেজাল মুক্ত, নকল মুক্ত, নির্বেজাল খাতি তাওহীদি ইমান। যদি শিরকি ইমান, বেজাল ইমান, নকল ইমান নিয়ে যদি কবরে যাওয়া হয়, নকল ইমান নিয়ে যদি হাসরে যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাল ইমান দিয়ে, নকল ইমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দিবেন না। তাহলে ইমানটা নিতে হবে খাঁটি, নির্বেজাল, তাওহীদি ইমান, আল্লাহর একত্ববাদ ভিত্তিক শিরক মুক্ত ইমান। আবার যে আমলটা সাথে করে নিতে হবে, আমলটাও হইতে হবে আমলে সলে। কোরআনে কারিমে আল্লাহ পাক যত জায়গায় জান্নাত পাওয়ার জন্য আমলের কথা বলছেন, শুধু আমল বলেন নাই, আমলের সাথে সলে শব্দটা সংযুক্ত করছেন। দেখবেন কোরআনে কারিমে যত জায়গায় তেলাওয়াত করবেন ওয়া আমিলুস সালিহাত, শুধু আমল বলা হয় না, শুধু আমল করলে আল্লাহ জান্নাত দিবেন এটা বলেন নাই, আমলটা হইতে হবে আমলে সালে। সালে মানে সালের অনেক ব্যাখ্যা আছে, সরল অর্থ হইল যেই আমলটা আখেরাতের বাজারে চলে, যেই আমলটা আখেরাতের বাজারে চলমান, আখেরাতের বাজারে চলে, যেই আমল দিয়ে জান্নাত পাওয়া যায় ওই আমলটার নাম আমলে সালে। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, যেই ইমান যেই আমল নিয়ে কবরে যেতে হবে, ওই ইমানটাও হইতে হবে নির্বেজাল খাঁটি তাওহীদি ইমান। যে আমলটা নিয়ে কবরে যেতে হবে সে আমলটাও হইতে হবে আমলে সালেহ, বেদাত মুক্ত, নেপাত মুক্ত, বক্রতা মুক্ত, সন্দেহ মুক্ত, সুন্নতি এত্তেবা অনুসারে এখলাসের সাথে যে আমল করা হয় ওই আমলটা হতো আমলে সালেহ। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, কবরে যেতে ইমান আর আমল নিয়ে কবরে যেতে হবে, কিন্তু ইমানটা হইতে হবে শিরক মুক্ত তাওহীদি ইমান, আমলটা হইতে হবে বেদাত মুক্ত সুন্নতি আমল। এইটা যদি ভুল হয়ে যায় তাহলে ওই ইমান ওই আমল দিয়ে আল্লাহ পাক জান্নাত দিবেন। আচ্ছা ইমানটা যদি নিয়ে যায়, ইমানের সাথে যদি শেরেকও থাকে, অসুবিধা অসুবিধা আছে, ইমানের সাথে যদি শিরিক থাকে, ওই শেরেক ইমানটাকে ধ্বংস করে। শেরেক হল একটা বিষাক্ত জিনিস, এত কঠিন বিষাক্ত, এটা এক কোটা, শুধু এক চামচ বেশি দরকার নাই, এক চামচ এক কোটা শেরেক যদি আটলান্টিক মহাসাগরের মাঝখানেও ছেড়ে দেওয়া হয়, পুরা আটলান্টিক মহাসাগরের পানি সব বিষাক্ত করে দেবে। শেরেকটা এত কঠিন বিষাক্ত জিনিস, এটা ইমানকে একেবারে ধ্বংস করে, ইমানটাকে একেবারে শেষ করে দেয়। এই জন্য সবসময় ইমানটাকে শেরেক মুক্ত রাখতে হবে। যদি ইমান শেরেক মুক্ত না হয় ওই ইমান দিয়ে আমরা জান্নাত দিবেন না। কোরআন একাডেমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বারবার বলছেন, সূরা আন-নিসা 48 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যত গুনাহ আছে, তোমার যত অপরাধ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। তবে আমি আল্লাহ ওই গুনাহটা কিয়ামতের ময়দানে মাফ করব না, যেই গুনাহটা শিরকের গুনাহ, আমি আল্লাহর সাথে শিরক করেছিলাম, ওই শিরকের গুনাহটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করব না। শিরকের তো মারাত্মক অপরাধ, আল্লাহ পাক সব গুনাহ মাফ করলে কিয়ামতের ময়দানে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সহিহ মুসলিমের হাদিসে পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান লাকিয়ানি বিফুরাদিল আরদি খাতিআতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান লাকিয়ানি বিফুরাদিল আরদি খাতিআতান, কিয়ামতের ময়দানে যদি কোন মানুষ বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাই, লা ইউশরিকু বি শাইআ, বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ করেছে কিন্তু আমি আল্লাহর সাথে জীবনে কোনদিন শিরক করে নাই, গুনাহ হাজার হাজার বস্তায় বস্তায় তাকে তাকে গুনাহ কিন্তু জীবনে কোনদিন আল্লাহর সাথে একটা শিরক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা আমার সামনে হাজির হয়েছে সেই পরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই বান্দা যেই পরিমাণ গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ হলে পাহাড় পরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সবটা কিন্তু একটা, সেটা কি? লা ইউশরিকু বি শাইআ, আমি আল্লাহর সাথে জীবনে কোনদিন একটা শিরক করে নাই। তাহলে ঈমানটাকে যদি শিরক মুক্ত রাখা যায়, শিরক থেকে নিরাপদ রাখা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ আমার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা আল আনআমের 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. الله رب العالمين بلن الذين آمنوا جمعنوا الظلم إيمان نساء ولم يلبسوا إيمانهم بظلم, তার ইমানটাকে কখনো শিরকের সাথে মিশ্রিত করে নাই, জীবনে কোনদিন শিরক করে নাই। উলাইকা লাহুমুল আমন, এই শিরক মুক্ত ইমানদার মানুষগুলার জন্য আমি আল্লাহ দুনিয়াতেও সর্বোচ্চ নিরাপত্তা দিব, আখেরাতেও এই মানুষগুলাকে সর্বোচ্চ নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। আজকে সারা দুনিয়াতে নির্যাতিত, মজলুম, অত্যাচারিত, নিপীড়িত কারা? মুসলিম। দেখবেন সারা পৃথিবী একটু চোখ বন্ধ করে যদি আমরা দেখি, সারা দুনিয়াতে মজলুম, নির্যাতিত, নিপীড়িত, জুলুমের শিকার, মার খাওয়া জাতির জমিনে একটাই আছে, কোনটাই? মুসলিম। আর জমিনে যত জাতি আছে সব জাতি খালি মারে, মার দেওয়ার জাতি। মুসলিম হল জমিনে এখন শুধু মার খাওয়ার জাতি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনেরা, মন মরা হইও না, চিন্তা করিও না, পরেশানি হইও না, তোমরা এই জমিনে নেতৃত্ব দিবে, সারা দুনিয়া তোমাদের অধীনে চলবে, তোমরা এই জমিনে বিজয়ী। শর্ত হল একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। যদি মুমিন হতে পারো, ইমানটা যদি বিশুদ্ধ করতে পারো, শিরক মুক্ত করতে পারো, সারা দুনিয়ার নেতৃত্ব দিবে তোমরা। সুবহানাল্লাহ। যতদিন আল্লাহর জমিনে মুসলিমেরা ছিলেন শিরক মুক্ত ইমানের অধিকারী, ততদিন পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের অধীনে ছিল। সারা দুনিয়া মুসলমানদের নাম শুনলে থরথর করে কাঁপত, সারা দুনিয়াতে মুসলিমদের প্রভাব বিদ্যমান ছিল। যখনই মুসলিমের ইমানের ভিতরে শিরক ঢোকা শুরু হয়েছে, আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের উপর থেকে আল্লাহর নিরাপত্তা তুলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তা না হইলে মুসলিমেরা জমিনে বিজয়ী হইতে পারে, কারণ মুসলিম থাকে যুগে যুগে সংখ্যায় কম, মুশরিক থাকে, কাফের থাকে জমিনে বেশি। এটা একবারে যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত সব সময় পৃথিবীতে মুমিন কম কাফের মুশরিক বেশি। এখন এই বেশি কাফের মুশরিকের উপরে অল্প সংখ্যক মুমিন বিজয়ী হবে এটা শক্তির জোরে না, অস্ত্রের জোরে না, এটার পাওয়ারটা হলো ইমানের পাওয়ার। এখানে স্পষ্ট করে সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে বলছেন, যেই ইমানদার, যেই সমস্ত ইমানদারদের ইমান তা শিরক মুক্ত থাকবে, উলাইকা লাহুমুল আমন, এই ইমানদারদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আছে। সুবহানাল্লাহ, মুহতাদুন, এই মানুষগুলা হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ, কোন মানুষটা হেদায়েত পাইছে এটা বুঝবেন কিভাবে? আমরা অনেক সময় টুপি দাঁড়িয়ে দেখলে মনে করি যে লোকটা ভালো হয়ে গেছে, হেদায়েত পাই গেছে, হঠাৎ করে আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে, হঠাৎ করে দাড়ি টুপি পাঞ্জাবি তার লেবাস পোশাক আশাক পরিবর্তন, ভাই দেখো লোকটা হেদায়েত পাইতেছে। আল্লাহ পাক বলতেছেন এই বাহ্যিক বেশভূষা এগুলো হেদায়েতের চিহ্ন না, ওয়াহুম মুহতাদুন, তার ইবাদতটা যদি শিরক মুক্ত হয় তাহলে বুঝবে সে হেদায়েত পেয়েছে। সুবহানাল্লাহ, দেখা যায় অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা শিরক করে, দেখবেন অসংখ্য শিরক করে, তাহলে এই লোক দাড়ি টুপি পাঞ্জাবি পাইছে কিন্তু হেদায়েত পায়। হেদায়ত পাওয়ার মূল সাবিকাটি হল শিরক মুক্ত ইমান, যার ইমান তার শিরক মুক্ত, আল্লাহ পাক বলেছেন ওয়াহুম মুহতাদুন, এরাই জমিনে হেদায়ত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ওহী নাযিল করে বলে দিতেন শিরক করলে, একটা শিরক করলে আল্লাহ পাক সমস্ত আমল বরবাদ করে দেন, সব আমল নষ্ট করে দেন। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, আমি আপনার উপরে ওহী নাযিল করেছি, সমস্ত নবীদের উপরে ওহী নাযিল করেছি, যদি একটা শিরক যদি কেউ করে, লাইয়াহবাতান্না আমালু, সমস্ত আমল বরবাদ, একটা শিরক করলে সব বরবাদ। কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে পাশাপাশি শিরক করে, এই লোকের নামাজ সব বরবাদ, নামাজ সব মুছে যাবে, সব ডিলিট হয়ে যাবে, শিরক করছে। কোন ব্যক্তি রমজান মাস ব্যাপী সিয়াম পালন করলো পাশাপাশি শিরক করলো, সমস্ত সিয়াম বরবাদ। কোন ব্যক্তি হজ করলো কিন্তু শিরক করে, তার হজ বরবাদ। কোন ব্যক্তি কোটি কোটি টাকা যাকাত দিল কিন্তু শিরক করলো, তার যাকাত বরবাদ। যত আমল আছে একটা শিরক করলে সব আমল বরবাদ। ঠিক, এমনকি সবচেয়ে করুণ সবচেয়ে মারাত্মক হলো একটা শিরক করলে আল্লাহ পাক আল্লাহর জান্নাতটাকে তার জন্য হারাম করে দেন। আল্লাহ, একটা শিরক করলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। সূরা মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار. যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করবে, فقد حرم الله عليه الجنة, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে তার জন্য হারাম করে দেন। নাউযু বিল্লাহ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, জান্নাত সে আর পাবে না। তাহলে শিরক কত মারাত্মক, এই শিরক থেকে সবসময় নিরাপদ দূরত্বে থাকতে হবে, শিরকের ধারে কাছে যাওয়া যাবে না। কারণ শিরক যদি আমার ধারে কাছে যায়, শিরকে যদি একটু সংস্পর্শ পায়, আমার ঈমান, আমার আমল, আমার জান্নাত সব, তাহলে আমাদের ঈমানটা হতে হবে কি? শিরক মুক্ত তাওহীদী ঈমান। আমাদের সমাজে দেশে শেরেক আছে কি নাই? আছে, আছে, শেরেক চিনি আমরা সবাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে যদি অন্য কারো কোন ইবাদত করি, অন্য কারো জন্য করি, সেটা হয়ে যায় কি? শিরক। এবাদত হবে কার? আল্লাহ, একমাত্র আল্লাহ। এবাদত কার? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া আর কারো কোন এবাদত করা যাবে না। আল্লাহ পাক বলছেন সূরা কাহফের 110 নম্বর আয়াত, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়, ফলিয়ামাল আমালান সালিহা, সে যেন বেশি বেশি আমল সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আমি আল্লাহর ইবাদতের মধ্যে কারো কাউকে যেন শরীক না করে, কেউ যেন এখানে না ঢুকে। ইবাদত সব একমাত্র আল্লাহ। তাহলে সেজদা করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। খালি আল্লাহকে বললে হবে না, একমাত্র আল্লাহকে। নজর মান্যত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। জবাই করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য একটা ইবাদত করলে সেটা হয়ে যায় শিরক, সেটা হয়ে যায় শিরক। এজন্য আমার ভাইরা ওলামায়ে কেরামদের থেকে জেনে নিবেন কোনটা কোনটা শিরক। এবং বর্তমানে আলহামদুলিল্লাহ অনলাইনে ইউটিউবে অনেক আলোচনা, অনেক বই শিরকের উপরে বিদ্যমান, কোনটা কোনটা শিরক স্পষ্ট করে দেওয়া আছে সব। শেরেকগুলো জানার চেষ্টা করবো আমরা এবং শেরেক থেকে দূরে থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের জন্য তৌফিক দিন। আমাদের আমলগুলোকে করতে হবে সুন্নতি আমল, বেদাত থেকে আমলগুলোকে মুক্ত করতে হবে। আমল হইতে হবে কিরকম? সুন্নতি। সুন্নতি আমল না হইলে আল্লাহ পাক সে আমল কবুল করেন না। আপনি সারা জীবন আমল করলেন কিন্তু সুন্নত অনুযায়ী করেন নাই, ওই আমল আল্লাহ কবুল করবেন না, ওই আমল বাতিল। আল্লাহ আমল কবুলের জন্য শর্তই দিয়ে দিয়েছেন, আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের ইত্তেবা অনুসারে হতে হবে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও মানে আল্লাহর ইবাদত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করে আমি নবীর অনুসরণ করে তোমাকে আমল করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। যদি তুমি আমি নবীর ইত্তেবা অনুযায়ী আল্লাহর ইবাদত করো, গোলামি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমল করতে হবে, ইবাদত করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের আলোকে। সুন্নতের বাহিরে যদি কোনো আমল করা হয় তার নাম হলো কি? বেদাত। বেদাতি আমল যত করা হোক ফাহুয়া রাদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এটা বাতিল, এটা প্রত্যাখ্যাত, এটার কোন বিনিময় কোন জাযা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। এমনকি যারা বেদাতি আকীদা বেদাতি আমল করবে কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাউজে কাউসারের পানিও পাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশও পাবে না। প্রসিদ্ধ হাদিস সহিহ আল বুখারী মুসলিম সহ অনেকগুলো গ্রন্থে এসেছে, 12 জন সাহাবি হাদিসটা বর্ণনা করেছেন, বড় বড় সাহাবি। কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়ানো থাকবেন, হাউজে কাউসারের গ্লাস যা আদাদে নুজুমিস সামা, আসমানের তারকারাজি যেমন, হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা তেমন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে দাঁড়িয়ে অম্মতদেরকে হাউজে কাউসারের কাছে আসবে আর এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাই দিবে। সুবহানাল্লাহ। বলেন, একবার কোন ব্যক্তি হাউজে কাউসারে এক ডোব পানি যদি পান করতে পারে, জান্নাতে পৌঁছা পর্যন্ত তার আর কোন প্রাণীর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ যখন দূরের থেকে হাউজে কাউসারের দিকে আসতে থাকবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিতে থাকবে, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের কাছে আমার মাঝে ফেরেশতারা প্রতিবন্ধক হয়ে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন এরা তো আমার উম্মত, এদেরকে কেন হাউজে কাউসারের দিকে আসতে দেওয়া হচ্ছে না? ডাক দিয়ে বলবেন হাউলা উম্মতি হাউলা উম্মতি, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, এদেরকে এদিকে আসতে দাও। ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি তো জানেন না এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া পরিপূর্ণ দিনের ভিতরে কত নতুন নতুন ইবাদত বানাইছে, নতুন নতুন আমল বানাইছে, নতুন নতুন আকীদা বানাইছে, আপনি এটা জানেন না, আপনি দেখেন নাই। যদি দেখতেন তাহলে এদেরকে হাওলায় উম্মতি আপনি বলতেন না। এই মানুষগুলো আপনার হাউজে কাউসারের পানির যোগ্য না, এই মানুষগুলো আপনার সাফাতেরও যোগ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহকান সহকান, এই উম্মত আমার দরকার নাই, দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও। কারণ আমার আমি যে দিন রেখে এসেছি এটা ছিল আলিয়াও বা আকবাল তো লাগুন দিন এখন, এটা ছিল একটা পরিপূর্ণ দিন, এটার মধ্যে কারো বাড়ানোরও পাওয়ার নাই, কারো কমানোরও পাওয়ার নাই। এরা আমার দিনের মধ্যে বাড়াইছে অথবা কমাইছে অথবা নতুন কিছু বানাইছে। এই জন্য বেদাত থেকেও খুব সাবধান থাকতে হবে। আমাদের মধ্যে যদি বেদাত ঢুকে, খেয়াল করতে হবে যে আমলে আমি করি এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট স্টুডেন্ট সাহাবায়িকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শিখছেন তারা, সরাসরি স্টুডেন্ট যারা তারা হলেন তারা সাহাবায়িকা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন কিনা, করতে বলেছেন কিনা, করার অনুমোদন দিয়েছেন কিনা, শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেছেন কিনা, তাবেঈনেরা করেছেন কিনা, তাবে তাবেঈনেরা করেছেন কিনা। খাইরুল কুরুনের যুগ যেটা, সেই খাইরুল কুরুনের তিন যুগে এই আমল এইভাবে করা হয়েছিল কিনা, যদি হয় বুঝতে হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি ওই আমলে হয় নাই, পরবর্তীতে নতুন নতুন বানানো হয়েছে অথবা নতুন সংযোজন করা হয়েছে অথবা নতুন বিয়োজন করা হয়েছে দিনের ভিতরে, এটার নাম হলো বেদাত। এই বেদাত থেকে সবসময় সতর্ক থাকতে হবে। কিন্তু বেদাত গুলো দেখতে অনেক সুন্দর মনে হয়, বেদাত যেগুলো ওগুলো দেখতে অনেক সুন্দর, কারণ বেদাল জিনিস, দুই নম্বর জিনিস, নকল জিনিস, মূল জিনিসের চাইতে সুন্দর না হলে ওটা বাজারে চলে। বাজারে দেখবেন আপনি ঘুরে ঘুরে যত দুই নম্বরের জিনিস আছে, যত নকল জিনিস আছে, এগুলো মূল জিনিসের চাইতে বেশি সুন্দর। গ্রামের চাউল যেগুলা, চাউল এগুলা দেখতে এত সুন্দর লাগে না, যেগুলারে মেশিন দিয়ে সুন্দর করে চিকন করে আবার উপরে দিয়ে অনেক মেডিসিন লাগায়, অনেক কিছু লাগায়, এগুলা দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু যেটা ফরমালিন মিশানো দেখা যায় কি সুন্দর, মাছি নেই কিছু না, জকজক করতেছে, এটা আসলে এটার মধ্যে ফরমালিন লাগানো। এইভাবে যত বাজারে ঘুরে ঘুরে দেখবেন স্বর্ণ যেটা মূল এটা এত সুন্দর লাগে না, দেখবেন যে দুই নম্বর যেগুলো এইগুলো চকচক করতেছে কি সুন্দর, এটা দুই তিন দিন চার দিন পাঁচ দিন দেখলেন যে এত সুন্দর দেখা যাচ্ছে, মূল স্বর্ণের চাইতে অসুন্দর। কারণ বেদাত গুলা হলো আগাছা, আগাছা সবসময় মূল ফসলের চাইতে উপরে থাকে, দেখবেন দানের মধ্যে কিছু আগাছা উঠে, এই আগাছা গুলো সারও দেওয়া লাগবে না, ওষুধও দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, এমনি তাড়াতাড়ি উঠে গেছে, উঠে মূল ফসলটাকে ধানটাকে ছেপে ধরছে, এটাই হলো বেদাতের বৈশিষ্ট্য। এই জন্য এই সুন্দর চাকচিত্যময় দেখে অনেক মানুষ বুঝতে পারে, মনে করে যে মিয়া এটা খারাপ হয়ে গিয়েছে, এটা তো দেখতে সুন্দর জিনিস, এটা খারাপ কি এখানে? এটা তো খারাপের কিছু না, এটা তো ভালো জিনিস। কিন্তু এই ভালো জিনিসটাই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাহাবীরা ভালো মনে না করেন, এই ভালো জিনিসটার নামে হলো বেদাত। আমল না করে কেউ জাহান নামে গেলে এত আফসোস লাগে না, কিন্তু বেদাতে আমল করেও যদি জাহান নামে যেতে হয় এটার আফসোস বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন বারবার বলতেন, কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বেদাত গোমরাহী, সমস্ত বেদাত মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন প্রত্যেক খুতবার শুরুতে বেদাত সম্পর্কে উম্মতকে সতর্ক করতেন। যুগে যুগে সমস্ত সালাতে সালেহীন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আওযাই রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এমন কোন ইমাম ছিলেন না যারা যখন ওয়াজ করতেন, খুতবা দিতেন, নসিহত করতেন, উম্মতকে বেদাত সম্পর্কে সতর্ক করতেন না, এইরকম কোন ইমাম কোন সালাফ জমিতে ছিলেন না। সুবহানাল্লাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেই বেদাত সম্পর্কে সতর্ক করতেন, কারণ বেদাত সতর্ক থাকার জিনিস, সতর্ক না থাকলে যে কোনো সময় বেদাতের কবলে পড়ে যেতে পারে। ঠিক, এমনকি বেদাত এমন জিনিস, এত সূক্ষ্ম জিনিস, আপনার বড় বড় আলেম হয়েও বেদাত নাও চিনতে পারে। আমি অনেক বড় আলম হয়েছি কিন্তু বেদাত নাও শিখতে পারি, কারণ এটা এত সূক্ষ্ম, এটা ছিনার জন্য আল্লাহর রহমত লাগে। এই জন্য গড়ের মধ্যে দেখবেন একটা সাপ লুকা দিচ্ছে গড়ে, খাটের নিচে। গড়ে অনেক মুরব্বী আছে, শিক্ষিত লোক আছে, কেউ দেখে নাই। বাচ্চা একটা খাটের নিচে খেলতে গেছে, যাই দেখে যে সাপ। বাচ্চা তোরাই আসে সাপ সাপ সাপ, এখানে সাপ, সবাই বাইরে নিয়ে, আমরা তো বড় বড় শিক্ষিত আমরা দেখলাম না, আমরা তো বড় বড় মুরব্বী আমরা দেখলাম না, এই ছোট্ট পোলা বাই পিচ্ছি বলা হে বলে সাপ দেখছে। তাহলে সাপ ওই পিচ্ছি পোলা বাইনও দেখতে পারে, আবার বড় মুরব্বীও না দেখতে পারে। এই জন্য বেদাতটা এত সূক্ষ্ম, এটা সবাই দেখতে পায় না, সবাই চিনতে পারে না। আল্লাহ পাক যাদেরকে ফোরকান দান করেন, সূক্ষ্ম জ্ঞান দান করেন, আল্লাহ রহম করেন, তারাই শুধু বেদাত চিনতে পারে। ইবলিসের কাছে ইমাম সুফিয়া সাউরী রহমাতুল্লাহ সব সময় বলতেন যে ইবলিসের কাছে কবিরা গুনাহ করানোর চাইতে একটা বেদাত করাতে পারলে ইবলিস বেশি খুশি হয়। কারণ কবিরা গুনাহ যদি করায় আমাকে আপনাকে, আমি আপনি একসঙ্গে তওবা করে দেব যে আহারে আমি তো গুনাহ করে ফেলছি, তওবা করে দেব। কিন্তু বেদাত করলে আর তওবা করা, কারণ মনে করেন আমি তো খারাপ কিছু করি নাই, ভালো কাজে করছি, আবার তওবা খুশি। তাহলে এই লোক তওবা ছাড়া মারা যায়, ইবলিস এটাতে বেশি খুশি হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার বার বেদাত সম্পর্কে সতর্ক করেছেন। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, ওলামা ইকরামদের থেকে জেনে নিবেন কোনটা কোনটা বেদাত, সমাজে বেদাত আছে কি নাই, একটা দুটা না, শত শত বেদাত। বাংলাদেশ বেদাত ফ্যাক্টরি, এখানে বেদাত তৈরি হয়, নতুন নতুন বেদাত বাজারে বের হয়, নতুন প্রোডাক্ট যেমন বের হয়, নতুন শাড়ি বের হয়, নতুন জামা বের হয়, নতুন কাপড় বের হয়, এই তো এরকম আমাদের দেশে সবসময় নতুন নতুন বেদাত বের হয়। আর যেখানে যত বেশি বেদাত বানাইতে পারে সেখানে তত মানুষের আনাগোনা বেড়ে যায়। এই জন্য বেদাত সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে। তাহলে আমল গুলা হতে হবে কি, বেদাত মুক্ত। আর সবসময় খেয়াল রাখবেন হানাফি মাযহাব যেটা, এই হানাফি মাযহাবের ভিতরে কোন শিরক নাই, কোন বেদাত নাই। হানাফি মাযহাব সম্পূর্ণরূপে শিরক মুক্ত, বেদাত মুক্ত। যেগুলো চলে এগুলো হানাফি মাযহাবের নামে বাহিরের থেকে আমদানি করা নিজেদের বানানো জিনিস, এগুলো হানাফি মাযহাবের জিনিস না। অনেকে মনে করে মনে হয় হানাফি মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের লোকেরা এখানে বেদাত করতেছে, মনে হয় এগুলো হানাফি মাযহাবের জিনিস, এগুলো হানাফি মাযহাবের জিনিস নয়। হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, কোন মাযহাবে কোন শিরক নাই, বেদাত নাই। শিরক বেদাত এগুলো মাযহাবের বাহিরের জিনিস, এগুলো মানুষ বানাইছে, নিজেরা বানাইছে। এগুলো কোরআনেও নেই, হাদিসেও নেই, যুগে যুগে কোন ইমাম কোন সালাফ এই সকল শিরক এই সকল বেদাত আমাদেরকে শিখান নাই। এই জন্য শিরক বেদাতের বিরোধিতা করা মানে আবার মাযহাবের বিরোধিতা করা নয়, দুটা দুই জিনিস। শিরক বেদাতের বিরোধিতা করা মানে মাযহাবের বিরোধিতা না, কারণ মাযহাবের ভিতরে শিরক নাই, বেদাত সব মাযহাব শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। যুগে যুগে সমস্ত আইনবাহিকরা শিরকের বিরুদ্ধে ছিলেন, বেদাতের বিরুদ্ধে ছিলেন। এটা আমার বাইরা তাহলে হইতে হবে বেদাত গুলো আমল গুলো কিরকম বেদাত মুক্ত সুন্নতি আমল। আচ্ছা এখন শরীর মুক্ত ইমান ঘটব বেদাত মুক্ত সুন্নতি আমল ঘটব এটা জানা দরকার আছে না? এটা জানার জন্য এলেম লাগবে। ইমান শিখতে হবে আমলও শিখতে হবে, ইমান শিখেও ফরজে আইন আমল শিখেও ফরজে আইন। আল্লাহ পাক সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন فَعَلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهِ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَعَلَمْ এলেম শিখো জানো বুঝো কি জানবে কি বুঝবে أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهِ এলেম শিখো لَا إِلَٰهَ إِلَّا اللَّهِ এলেম মানে ইমানের এলেম শিখো واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات استغفار العلم شكا استغفار من عمل لا إله إلا الله هذا إيمان استغفار هذا عمل عمل هو علم شكا بل إيمان هو علم لك شرك مقت إيمان قلت له علم لك علم سارا شرك مقت إيمان قرأ شبب نا আমল যদি বেদাত মুক্ত সুন্নতি আমল করতে হয় তার জন্য এলেম লাগবে। একজনের কাছে অনেক এলেম আছে, বস্তা বস্তা এলেম আছে, কিন্তু কোনটা সেরে কোনটা বেদাত চিনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের নাম দিয়েছেন জাহেল। আবু জাহেল যে লোকটা, এই লোকটা কি মূর্খ লোক না শিক্ষিত লোক? খালি শিক্ষিত না, বিরাট শিক্ষিত আবুল হাকাম। ওই জামানার একজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, আল্লাহর ঘরের বাইতুল্লাহর সভাপতি। বাইতুল্লাহ সভাপতি মানে যে যে জিনিস না, বাংলাদেশে 1,00,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, বাইতুল্লাহ 1 রাকাত পড়লে তার থেকে বেশি হয়। সুবহান, ওই দলের সভাপতি আবু জাহেল। এবার বুঝে কত বড় সভাপতি, এত কিছু হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে তো আবুল হাকাম না হে আবু জাহাল। আবু জাহাল মানে কি? খালি জাহেল না, জাহেলের বাপ। খালি জাহেল না, জাহেলের বাপ মানে একবারে বড় ধরনের জাহেল। আমাদের এক ওস্তাদ মিশর গেছেন, তো উনাকে সবাই জিজ্ঞাসা করতেছেন আপনার হাফেজ, আপনি কি হাফেজ, হাফেজ কোরআন? তো উনি হাফেজ না, কিন্তু উনার ছেলে হাফেজ। তো উনি বলে যে লা লা লা, আনা লাইসা বি হাফেজ, আনা আবু হাফেজ। আমি তো হাফেজ না, তবে হাফেজের বাপ। মিশরের সবাই মনে করছে ওরে আল্লাহ, বাংলাদেশ থেকে যিনি আসছে খালি হাফেজ না, বিশাল হাফেজ, হাফেজের বাপ। আসলে উনি হাফেজ না। আরবি ভাষায় যখন বলা হয় যে জাহেলের বাপ, হাফেজের বাপ, তারপরে এই আবু শব্দটা আদিত্য বোঝানোর জন্য, পাণ্ডিত্য বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এখানে জাহেল না, জাহেলের বাপ মানে সেরা জাহেল। তাহলে এত পণ্ডিত এত শিক্ষিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে জাহেল করলেন কেন? জাহেল বললেন এই জন্য লোকটার ঘরের পাশে তাওহীদে ঈমানের আলো জ্বলছে, লোকটা চিনতে পারে। লোকটার ঘরের পাশে সুন্নতে আমল ছাড়া দুনিয়াকে নূর বিকশিত করেছে, কিন্তু লোকটা সেই লোক চিনতে পারে না। এই জন্য লোকটার এত জ্ঞান থাকার পরেও লোকটা জানে আইডিয়া আমি জাহেলিয়া। পুরা যুগ থেকে আমরা জাহেরি যুগ বলি, সেই যুগে কি লেখাপড়া ছিল না? ছিল মানে কি? এক বংশে 70 জন কবি ছিল, জোহাইব বিন আবি সুলমার বংশে 70 জন কবি। এরা কথা বলতো কবিতা দিয়ে, মহিলা পুরুষ মা বাবা ছেলে মেয়ে সবাই কবিতা দিয়ে কথা বলত। এত পাণ্ডিত্যের যুগ, কিন্তু সেই যুগের নাম হচ্ছে কি? জাহেরি যুগ। কারণ কি? এই যুগের মানুষ তাওহীদ ছেড়ে নাই, শেরেক ছেড়ে নাই, সুন্নত ছেড়ে নাই, বেদাত ছেড়ে নাই, এই জন্য যুগটা হয়ে গেছে জাহেলি যুগ। তাহলে যেই এলেম দিয়ে তাওহীদ ছেড়া যায় না, শেরেক ছেড়া যায় না, যেই এলেম দিয়ে সুন্নত ছেড়া যায় না, বেদাত ছেড়া যায় না, সেই এলেমটা জাহাল। এবং যেই এলেম দিয়ে মানুষ উপকৃত হয় না, ওই এলেমটা মরা এলেম। যেই এলেম দিয়ে মানুষ উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, এটা জিন্দা এলেম। কারণ মরা মানুষ দেখলে মানুষ ভয় পায়, মরা মানুষ থেকে মানুষ কোন উপকার পায় না। মরা মানুষ জিন্দা মানুষের জন্য কিছুই করতে পারে না, জিন্দা মানুষ দ্বারা মরা মানুষ উপকৃত হয়। জিন্দা মানুষ যদি দোয়া করে মাইয়ে উপকৃত হয়, জিন্দা মানুষ যদি সদাকা করে মাইয়ে উপকৃত হয়, কিন্তু মাইয়ে থেকে জিন্দা মানুষ কোন উপকার পায় না। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আয়াতুল কুরসি পড়ছেন, সূরা আল ইখলাস পড়ছেন, তালাক পড়ছেন, নাস পড়ছেন, শরীরের আগাগোড়া পুড়ে দিচ্ছেন, ভয় আপনি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। এত ভয় কেন কবরস্থান? হেরও তো মানুষ, আমরাও মানুষ, ভয় কিসে? পার্থক্য এক জায়গায়, আমরা জিন্দা মানুষ, এরা মরা মানুষ। এবং ওই কবরস্থানের বাদ দিয়ে দোয়া পড়ে যাওয়ার সময় যদি হঠাৎ করে একটা আপনার গাছ, একটা বাস নড়াচড়া দিয়ে উঠছে, আপনি লাভ পারিতেই না ঢুকেন। আজ যদি কবর থেকে একজন উঠি বলতে পারে আসসালাম আলাইকুম, ভাই কেমন আছেন, তাহলে আপনি লাভ পাই হবেন। তাহলে এত ভয় কেন? কারণ মৃত মানুষ থেকে, বড় মানুষ থেকে মানুষ কোন উপকার পায় না, মানুষ শুধু ক্ষতি পায়। বড় মানুষ যত বেশি উপরে রাখবেন, কবর না দিয়ে উপরে যদি রাখেন, তত বেশি আপনি দুর্গন্ধ পাবেন। কিন্তু জিন্দা মানুষ, জীবিত মানুষ যদি থাকে, আপনি রাত্রের অন্ধকারে এক জায়গায় দিয়ে যাচ্ছেন, দূরে কোথাও আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, মানুষের আনাগোনা শুনতেছেন, কথাবার্তা শুনতেছেন, আপনার কাছে একটু সাহস লাগে যে মনে হয় যে এখানে কোন মানুষ আছে, জিন্দা মানুষ আছে। তাহলে জীবিত মানুষ, জিন্দা মানুষ যেখানে পাওয়া যায়, মানুষ সেখানে নিরাপদ মনে করে। কিন্তু যেখানে মরা মানুষ থাকে সেখানে মানুষ ভয় পায়। জিন্দা মানুষ থেকে মানুষ আশা ভরসা করে উপকার পাওয়ার। আজকে দেখেন আমার ভাইয়েরা এবং বোনেরা, সবচেয়ে শিক্ষিত মানুষটা বড় চেয়ারে বসতে, বিভিন্ন উচ্চতর পদে, উচ্চ পদে বসে বড় চেয়ারে বসতে, যখন তার কাছে আমার ভাইটা গেছে, আমরা ভয়ে থাকি। কয় টাকা গোসায় আমার কাছে, ভাইটা চিকিৎসা করতে গেলে কয় টাকা যেন দিতে হয়, ভয়ের মধ্যে আছে। তাহলে শিক্ষিত মানুষটা ভয় কেন আমাদের? কারণ তাকে যেই শিক্ষাটা দিচ্ছি, এই শিক্ষার মধ্যে রূপ নাই। এই শিক্ষা বড়া শিক্ষা, এই শিক্ষা মৃত জ্ঞান। কারণ কোরআন সুন্নাহর দীনি জ্ঞান, রূহ জ্ঞানের রূহ, যেটা জ্ঞানের রূহ হলো কোরআন, ওহির জ্ঞান, সেই ওহির জ্ঞান তাকে দেওয়া হয়নি। আর দেখেন আলেমুল আমাদেরকে মানুষ নিরাপদ মনে করে। এই দেশে মাদক মুক্ত একটা সমাজ আছে, 300,000 মসজিদের ইমাম, 300,000 মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, এরা সম্পূর্ণরূপে মাদক মুক্ত সমাজ। তাহলে এই সমাজটা মাদক মুক্ত হলো কেন? অন্যগুলোকে মাদক মুক্ত করার জন্য, মাদকাসক্ত মুক্ত করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মাদক মুক্ত করা যাচ্ছে না। আর এরা অটোমেটিক মাদক মুক্ত, কোন জ্ঞান, কোন এলেম তাদেরকে মাদক মুক্ত করছে? ওহির জ্ঞান, ওহির এলেম। মসজিদের ইমাম সাহেব মদ খাইতে দেখছেন কোনো ভাই? যদি ইমাম সাহেব মদ খাইতে চাইতো, খেতে পারতো কি বলুন? বরং মসজিদের ইমাম সাহেব যে মদ খাইতে পারতো, পুরো এলাকার কেউ সেটা খেতে পারতো না। কারণ মসজিদের ইমাম সাহেব সবচেয়ে ভালো খাবারটা ইমাম সাহেব খায়, কি বলো? তাহলে ইমাম সাহেবের মুসলমানদেরই তো মদের ব্যবসায়ী। ইমাম সাহেব যদি প্রায় ভাই শুনেন আমার জন্য একটা মদ নিয়ে আসি, সবচেয়ে ভালো মদটা ইমাম সাহেবের আনে দিবে, তাহলে ইমাম সাহেবের কিনেও লাগে না, টাকাও খরচ নাই, তারপরেও ইমাম সাহেব মদ খায় না। তাহলে কোন জ্ঞান, কোন এলেম তাকে এই অপরাধ থেকে মুক্ত রেখেছে, তাকে সন্ত্রাস থেকে মুক্ত রেখেছে, তাকে বিভিন্ন অপরাধ, ঘুষ, দুর্নীতি থেকে মুক্ত রেখেছে? একমাত্র ওহির জ্ঞান, ওহির জ্ঞানটা জিন্দা জ্ঞান। এই জন্য আমার ভাইয়ের আগুন করে আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। সর্বশেষ কথা হলো, আমাদের ছেলে মেয়েদেরকে রূপওয়ালা জ্ঞান, জিন্দা জ্ঞান দিতে হবে, মরা জ্ঞান না। আপনি সব শিখান, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বানান, কিন্তু ওই জ্ঞানের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতে হবে, জ্ঞানের রূহ থাকতে হবে। রূহবিহীন জ্ঞান যত শিখাইবেন, ওইটার দ্বারা নিজেও উপকৃত হবেন না, মারা গেলে জানাজাটাও করতে পারবে না, দোয়া গান্ধ করতে হবে আবার আপনার জন্য সে দোয়াও জানবে না, অজু গান্ধ করতে হবে, অজু ছাড়া জানাজা দাঁড়াবে, অজুও জানা, অনেক সন্তান অজুবাদে জানাজা পড়ে, কারণ অজু করতে হয় কম দেশে জানা। সুতরাং সন্তানগুলোকে ওহির জ্ঞান শেখা। এই আলমুল ইসলামিয়া মাদ্রাসার মতো যে মাদ্রাসাগুলো আছে, এই সকল মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে ভর্তি করান, ভর্তি করায় ওহির জ্ঞান দেন, জিন্দা জ্ঞান দেন, তাহলে নিজেরা আলোকিত হব, পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সারা দুনিয়ার মানবতা উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদ ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল, জানার বুঝার আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সন্তান সন্ততিগুলোকে সালেহীন বানিয়ে দেন, সন্তান সন্ততিগুলোকে দীন ইলম ওহীর ইলম কোরআন সুন্নাহ ইলম শেখানোর তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته।